ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم ما من قوم يعمل فيهم بالمعاصي وهم يقدرون أن يغيروا ثم لم يغيروا يوشك أن يعمهم الله بعقاب. أو كما قال عليه النبي والصلاة والسلام. الحمد لله الحمد لله الله رب العالمين أشكر شكريا جالله رب العالمين أما درك دين إسلام إرمتو أتنتو مبارك اكتيس دھرمو أما درك دان كرسن এবং শরিয়াত ইসলামিয়ার মতো এমন একটি পূর্ণাঙ্গ শরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। ইসলাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদম মনোনীত একটি ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া দেশ হিন্দু ধর্ম এইগুলো ইসলাম আসার পর কোরআন আসার পর সমস্ত ধর্মই রহিত হয়ে গেছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটা ধর্ম পছন্দনীয় না, সেজন্য এই পছন্দনীয় ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেজন্য এই শরীয়তকে ইসলামকে আমাদের দিনকে মজবুতির সাথে ধরা, এমন না যে আমরা আংশিক ইসলামকে পালন করলাম আর ইসলামের আরো অনেক হুকুম আহকাম আছে ওইগুলো আমরা পালন করলাম না, এটা কখনো ইসলাম হবে না। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল বাকারার দুই নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে হে ইমানদারগণ হে মুসলমান তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমন যাতে না হয় আমরা আংশিক ইসলামের মধ্যে আসলাম, অর্থাৎ শুধু নামাজেই পড়ি ইসলামের আর হুকুম আহকাম আমরা পালন করি না, অথবা শুধু রমজান মাস আসলে রোজাই রাখি আর সারা বছর ইসলামের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, এমন যাতে না হয়। বরং আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে একদম পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনইভাবে অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ইসলামকে বাস্তবায়ন করা, এটাই হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের মানসা ইচ্ছা। এখন যদি আমরা শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম ফিট করলাম যে আমি কিভাবে নামাজি হয়ে যাই, আমার পরিবার কিভাবে হয়, এতটুকুই ফিকির করলাম, কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা, আমি হালাল কামাই করি নাকি হারাম কামাই করি, এটা আমার ঠিক হইল না, এমনইভাবে আমার সমাজকে আমি ঠিক করলাম না, আমি আমার দেশকে ঠিক করলাম না, ইসলাম সম্মত দেশকে তৈরি করলাম না, তাহলে আমার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিন্দুমাত্র দাম থাকবে না। সেজন্য ইসলাম যেমন একটি পূর্ণাঙ্গ ধর্ম, একদম মানবতার ধর্ম, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে যেমন নাকি কোরআনের মধ্যে বিধান আসছে, ওই রকম ওই সমস্ত বিধানকে নিজের মধ্যে ফিট করার চেষ্টা চালাইতে থাকতে হবে। এমন না শুধু আমি নিজে নামাজ পড়ে ক্ষান্ত হলাম, পরিবারের মধ্যেও আমি বললাম না, দাওয়াত দিলাম না, তাহলে এই নামাজ আমার জন্য কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম হবে। কিয়ামতের দিনেই তখন আমার পরিবারের লোকের আমাকেই বলবে আমাদের এই পরিবারের লোক নিজে নিজেই নামাজ পড়ছিল, নিজেই তাবলিগে গিয়েছিল, কিন্তু আমাদেরকে কখনো নামাজের কথা বলে নাই, সে একা একা মসজিদে আসতো, আমরা তার বড় ভাই, আমরা তার ছোট ভাই, কিন্তু তারা আমাকে মসজিদে নিয়ে আসতো না। সেজন্য এই পরিবারের লোকেরাই আমাদেরকে সেই দিন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিরুদ্ধে তারা অভিযোগ করতে থাকবে। সেজন্য এই অভিযোগের পিছনে যাতে আমরা না পড়ি, দুনিয়াতে থাকতেই আমাদের সোচ্চার থাকতে হবে, যাতে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, যাতে প্রত্যেকটা কথাবার্তা, খাবার দাবার সব যাতে ইসলাম সম্মত হয়, ইসলামের খেলাফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ যাতে আমাদের থেকে কোনো কাজ প্রকাশ না পায়, তাহলে হবে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলাম। এমনই ভাবে দেখা যায় যখন কেউ ইন্তেকাল করে তখন সম্পদ বন্টন হয়, তখনও মেয়েদেরকে মাহরুম করা হয়, মেয়েদেরকে বঞ্চিত করা হয়, এমন না, বরং কোরআন হাদিসের মধ্যে যেইভাবে হুকুম আহকাম দেওয়া হয়েছে হুবহু সেইভাবেই এরকম সম্পদ বন্টন করা, মানুষের হক আদায় করা, এটা হইতেছে ইসলামের বিধান। ছেলে বড় সেজন্য তাকে বেশি দিলাম, মেয়ে ছোট সেজন্য তাকে কম দিলাম, এমন কোন বিধান ইসলামের মধ্যে নেই। সেজন্য প্রত্যেকের হক সেইভাবে আদায় করে দেওয়া, কেউ আমার পিতা হয় তাকে সম্মান করা, তার খিদমত করা আমার দায়িত্ব। একজন আমার ছেলে, ছেলেকে কিভাবে মানুষ বানানো উচিত তার পুরাপুরি জিন্দগির খেয়াল আমার রাখতে হবে। শুধু আমি তাকে পড়ালেখাই করাইলাম, স্কুলে পড়াইলাম, কিন্তু তার দিনের কোনো ফিকির আমি করলাম না, তাহলে দেখা যাবে এই ছেলে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে অভিযোগ করবে। সেই ছেলে কিয়ামতের দিন বলবে, এই পিতা আমাকে সারা দিন, সারা বছর স্কুলে পড়াইছিল, আমার দিনের কোনো ফিকির করেনি, আমাকে মাদ্রাসা পড়ানোর, আমাকে কুরআন শরীফ শিখানোর কোনো চিন্তাই তার ছিল না। সেই দিন দেখা যাবে এই পিতা, এই ছেলে আমার পিঠের উপর দিয়ে, পিঠের উপর দাঁড়িয়ে এই সমস্ত কথা বলবে। সেই জন্য কিয়ামতের দিনের এই ভয়াবহ অবস্থা আসার আগেই আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে পুরাপুরি শুদ্ধ করে ফেলি, তাদের ইসলাহের ফিকির করি, তাদের সংশোধনের চিন্তা করি, তাহলে দেখা যাবে কিয়ামতের দিন আমার পক্ষে নাজাত পাওয়া সহজ হবে। বর্তমান জমানায় দেখা যাইতেছে আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল কিনে দেই, তারা এরকম নাচ গান দেখতে থাকে, নেট ইন্টারনেট চালাইতে থাকে, ফেসবুকের মধ্যে তারা বিভিন্নভাবে যোগাযোগ করতে থাকে, এইভাবে গুনাহের ছয়লাভ আমাদের ছেলে মেয়েরা করতে থাকে। এইগুলার কারণ আমরা নিজেরাই, আমাদের ছেলেরা দাবি করে মোবাইল, আমরাই তাদেরকে মোবাইল কিনে দেই, পরবর্তীতে মোবাইল নিয়ে নিয়ে তারা জায়গায় জায়গায় বসে বসে গেমস খেলা, নাচ দেখা, গান শোনা, এই সমস্ত কাজের মধ্যে তারা ব্যস্ত থাকে। এই প্রত্যেকটা গুনাহের একটা ভাগ আমি গার্জিয়ান হওয়ার কারণে আমার কাঁধেও আসতে থাকে। সেজন্য গুনাহ থেকে বাঁচা এটাও একটা ইবাদত, যেমন নাকি হুকুম আহকাম, আল্লাহ তাআলার হুকুম পালন করা ইবাদত, ওই রকম গুনাহ থেকে বাঁচা ওইটাও একটা ইবাদত। যে আমি কবিরা গুনাহ করলাম না, আমার সামনে একটা বড় সুযোগ এসে পড়লো, একটা ঘুষ খাওয়ার, 1,00,000-2,00,000 টাকা ঘুষ নেওয়ার সুযোগ এসে পড়লো, কিন্তু ওই সময় আমি আল্লাহ তাআলার ভয় করে সুদ থেকে বিরত থাকলাম, এটাও একটা ইবাদত। বেকার কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি এমন সুযোগ, সুদ খাওয়ার সুযোগ আসা সত্ত্বেও যে ব্যক্তি সুদ খাবে না, যে পরিমাণ সুদ তার খাওয়ার কথা ছিল সেই পরিমাণ সে দান করা সব হবে। সেজন্য এগুলা থেকে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, এটা একটা ইবাদতের ফায়দা দেবে। বুখারি শরীফের একটি হাদিস, একবার না দুইবার তিন চারবার একটা হাদিসে আসছে, যেখানে গুনাহ থেকে বাঁচা ইবাদত, এটা বোঝানোর জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে একটি হাদিস উল্লেখ করেন। অনেকের এই ঘটনা জানা আছে, তিন ব্যক্তি বনি ইসরায়েলের যুগে তিন ব্যক্তি হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো, হঠাৎ প্রবল বৃষ্টি আসলো, বৃষ্টি আসতে আসতে ওই যে গুহা ছিল গুহার উপর একটি পাথর ঢুকে গেল, পাথরটা গুহার মধ্যে আসার কারণে পাথর এই গুহার মুখ বন্ধ হয়ে গেল, মানুষ আর তিনজন যারা ভিতরে ঢুকছিল বাহির হইতে পারতেছিল না, ভিতরে আলো বাতাস আর ঢুকতেছিল না। তখন তারা তিনজন, তিনজনের মধ্যে থেকে একজন লোক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ইয়া আল্লাহ, প্রত্যেকে পরামর্শ করলো যে আমরা এখান থেকে বাহির হব কিভাবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যার যেই ভালো কাজ আছে সেই ভালো কাজ দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। তখন তাদের মধ্যে থেকে একজন লোক তখন দোয়া করলো, ইয়া আল্লাহ, আমি একদিন আমার মাতা পিতা তাদের জন্য আমি প্রতিদিন এরকম রাত্রে শোয়ার সময় দুধ নিয়ে দাঁড়াই থাকতাম, তারা দুধ পান করত, একদিন হঠাৎ আমার দুধ নিয়ে আসতে দেরি হইল, তখন আমার আব্বা আমার দুজনেই ঘুমাই পড়ছিল, ঘুমাই পড়ার পর আমি সারা রাত সেখানে দুধ নিয়ে দাঁড়াইছিলাম, এরকম সারা রাত দাঁড়াই থাকার পর সকালবেলা যখন আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠল, তখন আমাকে দেখলে আমি দুধ নিয়ে দাঁড়াই আছি, তখন আমার আব্বা আম্মা আমার এই কষ্ট দেখে আমার জন্য অনেক দোয়া করছিলেন, আমার উপর খুশি হয়ে গেছিলেন। আমার ওই দাঁড়াই থাকাটা যদি আসলেই তোমাকে খুশি করার জন্য হয়, আমার ওই দাঁড়াই থাকাটা যদি কবুল হয়, তাহলে ওই দাঁড়াই থাকার উসিলায়, পিতামাতাকে খুশি করার উসিলায় আপনি আমাদেরকে এই গর্ত থেকে বাঁচাবেন। তখন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন, পাথরের গুহা থেকে ওই পাথরটা একটু সরে গেল, কিছু আলো দেখা যেতেছে। তখন আরেক লোক দ্বিতীয় আরেক লোক দোয়া করলো, হে আল্লাহ আমার তো তেমন কোন ভালো কাজ নেই, তবে একদিন এক জঙ্গলে আমি আমার একটা চাচাতো বোন ছিল, তার সাথে আমার প্রেম ছিল, তাকে আমি ভালোবাসতাম, আমি তাকে ধরে নিয়ে গেলাম জঙ্গলের মধ্যে, তার সাথে অপকর্ম করার পুরো সুযোগ ছিল আমার, কিন্তু সেই মুহূর্তে ওই মেয়ে আমার বোন চাচাতো বোন আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো, তুমি এই সমস্ত জিনা বেবিচার করো না। তখন তার এই কথা শুনে আমি এই খারাপ কাজ আর করি নাই, এই কাজ থেকে বিরত ছিলাম, তারপরে আমি ওই মেয়েকে ছেড়ে দিলাম। তখন এই উসিলাটা দিয়ে সেই ব্যক্তি দোয়া করলো, হে আল্লাহ আমার ওই দিন গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও আমি যে গুনাহ থেকে বেঁচেছিলাম বিরত থাকলাম, এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে আপনি আমাদেরকে এই গর্ত থেকে বাঁচান। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, ওই পাথরটা গর্ত থেকে সরে গেল। দেখেন এই যে গুনাহ থেকে বাঁচা এটাও একটা ইবাদত, গুনাহ থেকে বাঁচছিল ওইটা দ্বারা যখন ওসিলা বানিয়েছেন, ওইভাবে যখন দোয়া করছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করছেন। সেই জন্য গুনাহ থেকে বাঁচা এটাও একটা ইবাদত, বেশি বেশি নফল নামাজ করলাম, বেশি বেশি দান সৎকার করলাম, নফল সৎকার করলাম, এর থেকে আরো বেশি সওয়াব হবে যদি আমরা গুনাহ থেকে বাঁচি, নিজেরা গুনাহ থেকে বাঁচি, এমনি ভাবে পরিবারের ভাই বোন যারা থাকে তাদেরকেও আমরা গুনাহ থেকে বাঁচাই। হাদিসের মধ্যে আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে যদি তোমরা এমন কবিরা গুনাহ থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, তাহলে তোমরা সবচাইতে বড় আবেদ হয়ে গেলে। বেশি বেশি নফল নামাজ পড়ার নাম আবেদ না, আমি সারা দিন সারা বছর তাহাজ্জুদ করলাম এটা বড় আবেদ না, যদি আমি সারা দিন গুনাহ থেকে বাঁচি তাহলে আমি বড় আবেদ ইবাদত গুজার বান্দা। আমি রাতে তাহাজ্জুদ করলাম আর সারা দিন মানুষের হক নষ্ট করলাম, সারা দিন মানুষকে আমি কষ্ট দিলাম, আমার আচরণ দ্বারা মানুষ কষ্ট পাইল, আমার ব্যবহারের কারণে আমার স্ত্রী আমার উপর অসন্তুষ্ট, আমার ব্যবহারের কারণে আমার ছোট ভাই আমাকে দেখতে পারে না, আমার ব্যবহারের কারণে আমার এরকম মুরব্বীরা আমার আব্বা আমার দাদা আমার উপর অসন্তুষ্ট, তাহলে আমার নামাজ রোজা এগুলো কোনোই কাজে আসবে না। সেজন্য গুনাহ থেকে বাঁচা, মানুষকে কষ্ট না দেওয়া, এটাও একটা ইবাদত। সূরাতুল মায়েদার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ইমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকারকে পূরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন যে অঙ্গীকারকে পূরণ করার অর্থ হল যে আমরা আমাদের সাথে আমাদের ভাইদের যে চুক্তি থাকবে, ভাইদের যে সমস্ত হক আছে, বোনদের যে সমস্ত হক আছে, পিতা মাতার যে সমস্ত হক আছে, সমস্ত হক আদায় করাই হইল অঙ্গীকার। পিতার সাথে আমাদের অঙ্গীকার আছে, যেহেতু পিতা আমাদেরকে জন্ম দিয়েছেন, সেজন্য আমাদের হক হল এই পিতার জন্য মাঝে মাঝে দোয়া করা, পিতা জীবিত থাকা অবস্থায় তার খেদমত করা, এমনইভাবে পিতার ইন্তেকাল হয়ে গেলে পিতার জন্য দুরুদ পড়া, এমনইভাবে পিতার জন্য সোরা করে করে দোয়া সোয়াব পাঠানো, পিতার আত্মীয় স্বজন যারা থাকবে, বন্ধু বান্ধব যারা থাকবে, তাদেরকে খেদমত করা, এটাও একটা সন্তানের দায়িত্ব। সেজন্য এই সমস্ত হকগুলো আদায় করা এটাই হচ্ছে বড় অঙ্গীকার। আরো সবচাইতে বড় অঙ্গীকার হল আল্লাহ তাআলা আমাদের সাথে যে সমস্ত অঙ্গীকার করছেন, আল্লাহ তাআলার ইবাদত করা, তার সমস্ত হুকুম আহকামকে পালন করা, ওই হুকুম আহকাম যদি পালন করা হয় এটা হবে আরো বেশি অঙ্গীকার, কঠিন অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে আলমে আর ওয়াহে থাকা অবস্থায় আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের রব নই, তখন আমরা সবাই বলেছিলাম বালা, যে আপনি আমাদের আসল প্রভু। এই প্রভু বলার পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর তার সমস্ত বিধানকে পালন করা ওয়াজিব ফরজ হয়ে গেছে। তার একটা বিধানকে পালন করব না এমন সুযোগ আমাদের নাই, শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম এতটুকুই আল্লাহ তাআলার হুকুম না, বরং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে পালন করা জরুরি। সৎ কাজের আদেশ করা, মানুষকে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ করতে দেখতেছি সেখান থেকে লোকদেরকে বিরত রাখা এটাও আমার জিম্মাদারি। প্রত্যেকটা অসৎ কাজ হবে, বেদাত কাজ হবে এলাকার মধ্যে, আমার সামনে আমার ছোট ভাই শিরিক কাজ করবে, বেদাত করবে, ওই কাজ থেকে আমার বিরত রাখা আমার উপর ফরজ। হাদিসের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো ব্যক্তি তার সামনে কোনো অসৎ কাজ হতে দেখবে তার উচিত যদি তার পক্ষে সম্ভব হয় সে হাত দ্বারা বাধা দিবে, হাত দ্বারা যদি বাধা দেওয়া সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা বাধা দিবে, মুখ দ্বারা কথা বলে যদি নসিহত করা সম্ভব না হয় তাহলে কমাস কম এটা অন্তরের মধ্যেও ঘৃণা রাখা, তার জন্য দোয়া করতে থাকা আল্লাহ তাকে যাতে হেদায়ত দিয়ে দেয়। সেই জন্য অসৎ কাজ থেকে বিরত রাখা এটাও মানুষের উপর জিম্মাদারি ফরজ। যে কোনো মুসলমান সামনে থাকবে তার থেকে যদি ভালো কাজ প্রকাশ না পায় তাকে সেখান থেকে বিরত রাখা বিপদ করতেছে আমার সামনে, চার হোটেলে সবাই বসা, দুই তিনজন বসে বসে গীবত করতেছে, এবং সে তখন যদি আমি মুসলমান হই, আমার দায়িত্ব হবে সবাইকে গুনাহ থেকে বাঁচানো, গীবত করতে না দেওয়া, তাদেরকে বলা গীবত করা হারাম, একজনের দোষ আরেকজনের কাছে বলা হারাম, এরকম দোষ বলা হারাম, এটা বুঝে বুঝে তাদেরকে বিরত রাখা, এটা আমি মুসলমানের দায়িত্ব। আমরা মুসলমান যদি আমাদের দায়িত্ব পালন না করি, কিয়ামতের দিন আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাদিসের মধ্যে আরসালা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর প্রত্যেক জিম্মাদারকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সেজন্য আমরা যখন এমন কথাবার্তা বলি, খুব চিন্তা ভাবনা করে কথা বলি যে আমার কথাটা কি কোনো গীবত হইতেছে কিনা, আমার কথার কারণে অন্য কোনো মানুষ কষ্ট পাইতেছে কিনা, সেজন্য কথাবার্তা খুব মেপে মেপে কথা বলা। হাদিসের মধ্যে আসছে, কথা বলার আগে সেটা তুমি নিজের অন্তরের কাছে জিজ্ঞেস করো, এই কথাটা কি আসলে সহি কি গলত, ইস্তাফতি কলবান, যে তুমি অন্তরের কাছে জিজ্ঞেস করো যে আমি এই কথাটা এখন বলবো, এটা কি সত্য না মিথ্যা, যদি সত্য হয় তাহলে বলি, যদি মিথ্যা হয় তাহলে না বলি, এমনই ভাবে যদি গীবত হয় তাহলেও না বলি। একজন মানুষের গীবত করা হাদিসের মধ্যে আসছে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, সেজন্য গীবত বলা হয় কাকে, একজনের দোষ আরেকজনের কাছে বয়ান করলাম, চাই সে দোষটা তার কাছে থাকুক বা না থাকুক, থাকলেই গীবত। যেমন আমি মুখে গীবত দোষ একটা আমি আরেকজনের কাছে বলতেছি, দোষটা তার মধ্যে আছে, তারপরে এটা বয়ান করা, এটা হইতেছে গীবত। আর যদি সেই দোষটা তার কাছে না থাকে, তারপরে আমি বললাম, তাহলে হবে এটা তোহমত, অপবাদ লাগানো, তার কাছে দোষ নাই, আমি তার কাছে বলতেছি এই লোকটা এমন খারাপ, এই লোকটা এই করে সেই করে, তাহলে এটা হবে অপবাদ লাগানো। অপবাদ লাগানোর শাস্তি কঠিন, কিয়ামতের দিন আমার চেহারা গোশত সেইদিন আল্লাহ তাআলা উঠাই নেবে। আর যদি গীবত করা হয়, দোষটা আসলেই তার মধ্যে আছে, আমি সেই দোষটাই মানুষের কাছে ছড়াইতেছি, প্রচার করতেছি, এই লোকটা এমন টাকা খায়, ঘুষ খায়, সুদ খায়, ব্যবসার মধ্যে জালিয়াতি করে, এই করে সেই করে, এগুলো খালি বলতেই থাকি, আসলেই সে এমন করে, তারপরে এগুলা বয়ান করা গীবত। আর কোরআনের মধ্যে বলা হয় ওয়ালা ইয়ালতাব বাদুকুম বাদা, যে তোমরা পরস্পরে গীবত করবে না, যদি গীবত করা হয় আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা নিজেদের মৃত ভাইয়ের গোশত খেতে, নিজেদের মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন আমরা পছন্দ করি না, ওইরকম একজন ভাইয়ের গীবত করা, এটাও আল্লাহ তাআলা নিষেধ করছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ আমার পেট ব্যথা করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি এই প্লেটের মধ্যে বমি করো। তখন ওই মহিলা বমি করল, বমি করার সাথে সাথে তার মুখ থেকে তাজা তাজা গরুর গোশতের টুকরা আসতে থাকলো, গোশতের টুকরা, তাজা গোশতের টুকরা প্লেটের মধ্যে পড়লো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিশ্চয়ই আজকে তুমি কোন ভাইয়ের গীবত করছো, এই গীবত করার কারণে তোমার পেটের মধ্যে এই তাজা গোশত ঢুকে গেছে, তাজা গোশত ঢুকার কারণে তোমার পেট এমন ব্যথা করতেছে। দেখেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত ছিলেন, তখন তো এই সমস্ত গুনাহের শাস্তিগুলা নগদ নগদ দেখা যেত, সাহাবায়ে কেরামরা যদি গীবত করতো সাথে সাথেই এরকম মুখে দুর্গন্ধ এসে পড়ত। এখন আমরা গীবত করলে মুখে দুর্গন্ধ আসে না ঠিক, কিন্তু এগুলা শাস্তি অবশ্যই কিয়ামতের দিন আমাদেরকে দেওয়া হবে। সেজন্য সমাজ যাতে সুন্দর থাকে, আমাদের পরিবার যাতে সুন্দর থাকে, পুরা ওয়াসকুর এলাকা যাতে ভালো থাকে, সুস্থ সুন্দর থাকে, সেজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গীবত শিকায়াত থেকে বাঁচা, একজনের দোষ আরেকজনের কাছে বয়ান না করা, পরস্পরের মধ্যে মিল মহব্বতের সাথে থাকা, এমনই ভাবে বড়দেরকে দেখলে সালাম দেওয়া, ছোটদেরকে দেখলে আদর স্নেহ করা, এমন না যে একজন ছোট সেজন্য তাকে দেখলে আমরা বকা দেই, এমন না, বরং পরস্পরের মধ্যে যখন আমরা মিল মহব্বত রাখবো, তখন দেখা যায় পুরা এলাকার মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আর যদি আমরা এরকম আদর স্নেহ না করি, বড়রা দেখতেছে, বড় আমার মুরব্বী হাঁটতেছে, আমরা তাকে দেখলে সালাম দেই না, আমার বড় ভাই এলাকার মধ্যে হাঁটে, আমার আব্বারা হাঁটতেছে, আমি ছেলে, আমি তার সন্তান, কিন্তু আমি দেখলেও তাকে সালাম দেই না, তাকে দেখলে পাশ কাটাই চলে যাই, এই সমস্ত আচরণ যদি আমাদের এলাকার মধ্যে হয়, তাহলে এটা এলাকার জন্য অনেক খারাপ একটা অবস্থা। সেজন্য এগুলো আমাদের নিজের, আমাদের যে গার্জিয়ান আছি, ছেলে মেয়েদেরকে এগুলো শেখানো উচিত, যখন কাউকে বড়দেরকে দেখবে সালাম দেবে, এমনই ভাবে ছোটদেরকে দেখলে আদর স্নেহ করবে, এমনই ভাবে বন্ধু বান্ধবদেরকে দেখলে ভালো কথা বলবে, অশ্লীল কথাবার্তা বলা, মোবাইল নিয়ে গেমস খেলা, বিভিন্ন জায়গায় বসে বসে এরকম গেমস খেলা, এই সমস্ত কাজ থেকে আমাদের সমাজকে বাঁচানো উচিত। বর্তমান পুরা বাংলাদেশ বিভিন্ন সব দেশের মধ্যে মুসলমানদের সাংস্কৃতিক অবস্থা এত খারাপ হয়ে গেছে, আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের প্রত্যেকটা কথাবার্তা ক্রিস্টি কালচার একদম ইহুদি খ্রিস্টানদের মতো, শুধু নামাজটাই আমাদের ঠিক মতো চলতেছে পাঁচ ওয়াক্ত, কিন্তু বাহ্যিক কাজকর্ম, আমাদের লেবাস, আমাদের সুরত রাসুলের সাথে আমাদের কোন মিল নাই। খালি নামাজটাই পড়লাম, এতটুকুই আমরা মনে করতেছি ইবাদত করে ফেললাম, জান্নাত মনে হয় আমাদের হাসিল হয়ে যাবে, এতটুকু শুধু নামাজ পড়লাম আর বড় বুজুর্গ মনে করবো, এটা অসম্ভব। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে যখন আমরা নিজেদের চরিত্রে ফিট করতে পারবো, এরকম ইহুদি হিন্দুদের সংস্কৃতি যখন আমরা দূর করতে পারবো, ইহুদি খ্রিস্টানদের ক্রিস্টি কালচার যখন আমরা দূর করবো, তখন দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি নুসরত করবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। এখন আমরা নামাজ পড়লাম, ঠিক নামাজ শেষ, বাসায় গিয়ে টেলিভিশন ছেড়ে দিলাম, এই নামাজ আমার কি কাজে লাগবে? কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবে এই নামাজ। অথচ আজকে আমরা দেখতেছি নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না, আমরা নামাজ পড়তেছি, বাসায় যেতেছি, টেলিভিশন দেখতেছি, এমনকি টেলিভিশন শুধু না, টেলিভিশনের মধ্যে ডিশের লাইনও লাগানো, তাহলে নামাজ তো আমার কোনোই কাজে লাগতেছে না। এই নামাজ আজকে আমাদেরকে সুদ থেকে বাঁচাইতে পারতেছে না, এই নামাজ আজকে আমাদেরকে গীবত থেকে বাঁচাইতে পারে না। এগুলার কি কারণ? এগুলার কারণ আমাদের নিজেদের আখলাক পরিবর্তন করা, যে নামাজ আমার কাজে লাগতেছে এমন না, নামাজ তো নামাজ ঠিকই আছে, কিন্তু আমার ভিতরটা এমন খারাপ হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের স্বভাব, তাদের আখলাক আমার মধ্যে ঢুকে গেছে, রাসুলের যে আখলাক আমার মধ্যে ঢোকা দরকার ছিল ওই আখলাক আজকে আমার মধ্যে নেই। রাসুলের চেহারা সুরত যেমন ছিল, রাসুলের চেহারায় দাড়ি ছিল, আজকে আমরা মুসলমান নামাজ পড়ি কিন্তু আমাদের চেহারায় দাড়ি নেই। রাসুল কখনো এরকম, রাসুলের হাদিসের মধ্যে আসছে এরকম ছবি তোলা নিষেধ, ছবি দেখাও নিষেধ, কিন্তু এরকম আমরা গুনাহের মহিলাদের ছবি দেখতেছি, টেলিভিশন দেখতেছি, সব না জায়েজ হারাম। এই সমস্ত গুনাহ যদি আমরা না ছাড়ি, তাহলে যতই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগি করি, এই সমস্ত নামাজ আমাকে ইবাদত থেকে বাঁচাবে না, গুনাহ থেকে বাঁচাবে না। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম শর্ত নিজের উদ্যোগে গুনাহ থেকে বাঁচা, নিজের এলাকাকে আমরা নিজেরাই কন্ট্রোল করব, পুরা এলাকার মধ্যে যাতে গুনাহ না হয়, পুরা এলাকা যাতে পুরা ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের বিভিন্ন রসম, হিন্দুরা যে সমস্ত কাজ করে ওই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব, এমনই ভাবে বেদাতি কাজ থেকে আমরা এলাকাকে হেফাজত করব। বিভিন্ন জায়গায় আমাদের এলাকার মধ্যে মাজার আছে, কিছু কিছু মানুষ সেখানে সেজদা করে, কিছু মানুষ সেখানে মোমবাতি জ্বালায়, এরকম আমাদের এলাকার মধ্যেও আছে। এই সমস্ত কাজ থেকে আমাদের এলাকাকে বাঁচাইতে হবে, এই বেদাতি কাজ থেকে যদি আমরা এলাকাকে না বাঁচাই, তাহলে আমাদের নামাজ রোজা হজ এই সমস্ত কাজ আসবে না কিয়ামতের দিন। হাদিসের মধ্যে আসছে যে এলাকার মধ্যে একজন বেদাতি থাকবে, আর আমার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সেই বেদাতিকে আমি না সরাই, তাহলে আমার এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আরো কঠিন হাদিসও আসছে, এবাদত যে ব্যক্তি বেদাতি কাজ করতেছে সেই ব্যক্তির তৌবা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করবেন না, যতক্ষণ না সেই বেদাতি কাজ থেকে নিজে নিজে বিরত না থাকবে। সেজন্য বেদাতি কাজ আমরা যারাই করি বা যারাদেরকে করতে দেখি, তাদেরকে আমাদের নিজের হাত দ্বারা, নিজেদের মুখ দ্বারা নসিহত বুঝে বুঝায় বুঝায় কাজ থেকে বিরত রাখা উচিত। শিরিক অনেক বড় গুনাহ, বেদাতও সেরকম বড় গুনাহ। তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া যায় যারা জালেম কারা, এর শিরোনামের মধ্যে জালেমদের, যারা কাফের, প্রথম নাম আনা হয় কাফের শব্দ, জালেমের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইন, ওই জালালাইনের মধ্যে বলা হয় কাফের হলো সর্ববেশি সবচাইতে বড় জালেম। পরবর্তী শব্দ ব্যবহার করা হয় আল মুবতাদিয়া, যারা বেদাতি, নিজেরা বেদাতি কাজ করবে তারা হইতেছে অনেক বড় জালেম। সেজন্য বেদাতি কাজ থেকে নিজেদেরকেও বিরত রাখা উচিত এবং সমাজকেও বাঁচানো উচিত। যখন আমাদের সমাজটা এই ইহুদি খ্রিস্টানদের ক্রিস্টি কালচার থেকে বাঁচবে, বেদাতি কাজ থেকে বাঁচবে, শিরিকি কাজ থেকে বাঁচবে, তখন দেখা যাবে আমাদের এলাকার মধ্যে একটা নুরানি পরিবেশ সৃষ্টি হবে। প্রত্যেকে যখন নামাজ পড়বে, এই নামাজ আমার গুনাহ থেকে বাঁচার কারণ হবে। আর যদি এলাকাকে আমরা সহি না করি, পরিবারের মধ্যে টেলিভিশন রাখি, তাহলে এই নামাজ আমি মসজিদে পড়লাম, বাসায় গিয়ে টেলিভিশন দেখব, তাহলে এই নামাজ আমার কাজে আসবে না, এগুলো আমার সব কিয়ামতের দিন কোনো ফায়দা দিবে না। হাদিসের মধ্যে যে পাওয়া যায় কিয়ামতের দিন নামাজ আমার ডান দিকে থাকবে, রোজা বাম দিকে থাকবে, আর কোরআন শরীফটা মাথায় থাকবে, এমনইভাবে জাকাত হজ এগুলো আমার নিচে থাকবে, এইভাবে চতুর্দিকে আমার এবাদত থাকবে, এটা কখন থাকবে? আর চারোটাই আমার সুপারিশ করবে কখন? যদি আমি গুনাহ থেকে বাঁচি, সমস্ত কবিরা গুনাহ থেকে যখন বাঁচবো, এই নামাজ রোজা কোরআন তেলাওয়াত সবই কিয়ামতের দিন কাজে আসবে। আর যদি এরকম আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, সবই করলাম, কিন্তু কবিরা গুনাহ থেকে বাঁচলাম না, তাহলে এই কবিরা গুনাহ কিয়ামত দিন আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ অন্ধকার এটার পাওয়ার বেশি, আলোর পাওয়ার কম, এমনই ভাবে দেখছে। সেজন্য আলো যতই বেশি থাকুক, সেখানে যদি বিন্দু মাত্র, যেমন নাকি এক বালতি যদি দুধ থাকে, সেই দুধের মধ্যে যদি সামান্য কিছু গোবর করে, পুরা দুধে নাপাক হয়ে যায়, সেই দুধ আর কেউ খাবে না। এমনই ভাবে এক বালতি মধু রাখা আছে, সেখানে কিছু গরু গোবর ফালাই দেওয়া হলো, এই মধু কেউ খাইতে চায় না। ওইরকম সারা জিন্দগি আবাদত দিয়ে ভরা, নামাজ দিয়ে ভরা, রোজা দিয়ে ভরা, কিন্তু আমার মধ্যে এখন কবিরা গুনাহ আছে, আমার মুখে দাড়ি আসে না, দাড়ি কাটা কবিরা গুনাহ, টেলিভিশন দেখা কবিরা গুনাহ, মিথ্যা কথা গীবত করা কবিরা গুনাহ, এই ছোট একটা গুনাহ আমার মধ্যে আছে, তাহলে এই নামাজ রোজা যতই বা এরকম আমল নামা ভরা হোক, আরেকদিকে একটা কবিরা গুনাহ থাকবে, এই কবিরা গুনাহ একটাই সমস্ত আমলকে বরবাদ করে দিবে। সেজন্য আমাদের একটু ফিকির করা, আমরা যেহেতু মুসলমান, কিয়ামতের দিন অবশ্যই যেতেই হবে, কিয়ামতের দিন অবশ্যই বিচার হবে, হিসাব নিকাশ হবে, জান্নাতে যাওয়া আমাদের অবশ্যই লাগবে, কিন্তু গুনাহ থেকে যদি না বাঁচি সেই জান্নাতে আমরা যেতে পারবো না। সেজন্য মুসলমান হওয়ার কারণে আমাদের সর্বপ্রথম জিম্মাদারি মনে করা যে আমাদের প্রত্যেক দিনের হিসাব আমরা নিয়ে ফেলি, যে আমি আজকে কয়টা কবিরা গুনাহ করলাম, কয়টা আজকে আমি নেক কাজ করলাম। কবিরা গুনাহ যেগুলো হয়েছে সেগুলোর জন্য আমরা রাত্রেই তওবা করি, আগামীকাল থেকে আর আমরা তওবা গুনাহ করব না। সেই জন্য এইভাবে যদি আমরা মুসলমান আমাদের জিন্দেগিকে পরিচালিত করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের জীবনটা আসল মুসলমান হওয়ার কারণে দামি হবে। এই দামি জিন্দেগি যাতে আমাদের হয়, সেজন্য কিছু কষ্ট মুজাহাদা অবশ্যই লাগবে। নিজের উদ্যোগে যদি গুনাহ থেকে না বাঁচা হয়, তাহলে গুনাহ থেকে বাঁচা অসম্ভব। একদিন বাঁচা যাবে, দ্বিতীয় দিন আবার সে টেলিভিশন দেখা শুরু হবে। এক মাস আমি দাড়ি রাখলাম, একটু বড় হবে, বিভিন্ন গুনাহ আসতে থাকবে আমার বাসা থেকে, আমার স্ত্রী বলবে দাড়ি কাটো, বিভিন্ন আমার বন্ধু বান্ধবরা দাড়ি কাটে, এগুলো দেখে দেখে আবার দাড়ি কাটতে হবে। সেজন্য এগুলো যদি আমরা আগ্রহের সাথে না করি, মজবুতির সাথে না করি, আলেম ওলামাদের সোহবতে থেকে থেকে যদি না করি, গুনাহ থেকে বাঁচা অসম্ভব। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচার এমনই ভাবে বেশি থেকে বেশি নেক কাজ করার তৌফিক দান করুন।